पथर भासिव पथर रे जेबे श्री राम लेखिबु तुलसी तुलसी भासिव जेबे हृदय रे तु लेखिबु श्री राम जेबे हृदय रे तु लेखिबु श्री राम तोर आत्मा पखी वही कुंठे बसिव हरे राम हरे राम घोषिव हरे राम हरे राम हरे राम घोषिव সবরুণী বণরু তোলি বাছি বাছি খোই দেলা হই ঠাকুরি রাম নামে সবরুণী বণরু তোলি বাছি বাছি খোই দেলা হই ঠাকুরি রাম নাম কহি কহি বিজ্ঞ ধীবর গঙ্গা জলে ধোই দেলা পদ্ম পয়র যেবে ভকতিরে তু ডাকিবু শ্রীরাম যেবে ভকতিরে তু ডাকিবু শ্রীরাম তোর জীব সাথে পরমাত্মা মিশিব হরে রাম হরে রাম হরে রাম ঘোষিব হরে রাম হরে রাম হরে রাম ঘোষিব যেবে জ্ঞাতি কুটুম্ব কহিবে শ্রীরাম যেবে জ্ঞাতি কুটুম্ব কহিবে শ্রীরাম তোর কোকেই চড়িবা বেড় আসিব হরে রাম হরে রাম হরে রাম ঘোষিব হরে রাম হরে রাম হরে রাম ঘোষিব হরে রাম রাম রাম হরে রাম ঘোষিব হরে রাম হরে রাম হরে রাম ঘোষিব সাই বাবা হে আশিষ দিয় বাবা আশিষ দিয় সাই বাবা।